সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকের অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও সেদিনের মতো, পেতে দাও সেদিনের ক্ষত, নীল শরীরে তোমায় ছোব, নীল সাগরে ভাসিয়ে দেব। যেখানে সব বেড়া ভেঙে যায়, পথের ঝলক পথের সীমায় পাথর ফল কিছু মিলিয়ে দিব। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও দিনের মতো, পেতে দাও সেদিনের ক্ষত, নীল শরীরে তোমায় ছোব, নীল সাগরে ভাসিয়ে দেব। যেখানে সব বেড়া ভেঙে যায়, অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়।